الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما سورة أحزاب چلش آیت جابت حمد و ثنا اللہ رب العالمین جن اور جابت درود و صلاۃ شیر نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক মানব জাতির হেদায়তের জন্য যে নাম্বিয়া ইকরামকে পাঠিয়েছিলেন তার সমাপ্তি ঘটিয়েছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে। তিনি যে শেষ নবী ছিলেন সমস্ত বিশ্ব মানবতা জিন ও ইনসান এমনকি পুরো সৃষ্টি জগতের একমাত্র নবী তিনি ছিলেন। বিগত সকল নবী এসেছেন স্ব গোত্রের উদ্দেশ্যে, কিন্তু আমাদের নবী এসেছেন বিশ্ব মানবতার উদ্দেশ্যে। আমরা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসে, আমরা তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র মানব জাতির জন্য। সকল কাফা বলে একবারে মানুষের কিছু বাদ রাখায়নি, সে পৃথিবীর যে প্রান্তে বসবাস করুক না কেন। এর ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলছেন, আরসালাহু ইলাল জিন্নে ওয়াল ইনসে, জিন এবং ইনস সকল জাতির জন্য আল্লাহ পাক তার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির বাপ হিসেবে নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আর আল্লাহ সকল ব্যাপারে সম্যক অবগত। এই ছোট্ট একটি আয়াতের মধ্যেই অনেক কিছু বলা হয়েছে। প্রথম কথা হলো এই এই আয়াতটা কি উদ্দেশ্যে নাজিল হয়েছিল, মানুষ কিন্তু সেটা অনেকে জানেন না। জাহেলি আরবে এই নিয়ম ছিল, যারা কোনো ছেলেকে মানুষ করত, পালক পুত্র যাকে বলা হয়, অনেকে দত্তক পুত্র বলেন, এই ছেলে নিজের ছেলে বলে গণ্য হতো এবং সেই ছেলের স্ত্রী ওই ব্যক্তির উপরে হারাম হতো, পুত্রবধূর নেই। ইসলাম যেহেতু সর্বশেষ ধর্ম এবং বিশ্ব ধর্ম, এরপরে আর তো কোনো নবী আসবেন না, তাই এই কল্পিত প্রথা যে আসলে আল্লাহ মনোনীত প্রথা নয়, এই প্রথা শেষ করার জন্য শুধু নসিহত এবং উপদেশই যথেষ্ট নয়, স্বয়ং নবীকেই এগিয়ে আসতে হয়েছে আল্লাহর নির্দেশ ক্রমে। কারণ এই কঠিন প্রথা ভাঙাটা শুধু ওয়াজ করে নসিহত করে হবে না, এটা স্বয়ং নবীকেই এখানে এগিয়ে আসতে হবে। সেজন্যই আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, তোমার পালক পুত্র জায়েদ বিন হারেসার স্ত্রী জায়নাব বিনতে জাহাস জায়েদ তাকে তালাক দিলে তার তালাকপ্রাপ্ত স্ত্রী হিসেবে তুমি তাকে বিবাহ করো, যদিও তুমি তাকে তোমার ছেলে হিসেবে ছোট থেকে মানুষ করেছ, এরপর এ কাজ তোমাকেই করতে হবে, তুমি না করলে অন্যরা কেউ এটা করবে না। সে যুগে এই কাজ করাটা বড় কঠিন বিষয় ছিল এবং আল্লাহ পাক সেটাই তার নির্দেশ করবে, আল্লাহ রসুল সেটা করেছেন। এটা করতে গিয়ে তার জীবনে যে অপবাদ সহ্য করতে হয়েছে, যে কুৎসা সহ্য করতে হয়েছে, সেগুলো ইতিহাস আপনারা পড়বেন সিরাত রসুলের মধ্যে, অনেক কিছু আইডিয়া পাবেন। এই আয়াত নাজিলের পরে মুফাসসির কোরআন হাফেজ ইবনে কাসির বলছেন, নাহাল্লাহু তাআলা বিহাযিল আয়া আন ইয়াকুল যায়েদ বিন মুহাম্মদ, এখন থেকে যায়েদ বিন মুহাম্মদ বলাটাকে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করলেন। কথা বুঝতে পারছেন? যায়েদ বিন হারেসাকে বলা হতো যায়েদ বিন মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদের পুত্র যায়েদ, আসলে তো মুহাম্মদের পুত্র হচ্ছে কাসেম আর আবদুল্লাহ আর ইব্রাহিম, ওনার তিন ছেলে ছিল, এজন্য আল্লাহ রসুলকে আবুল কাসেম বলা হয়। আল্লাহর কি ইচ্ছা তার সাতটা সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন, ছয়টা সন্তানই তার জীবদ্দশায় মারা গেছে, খালি একটা সন্তান অর্থাৎ ফাতেমাতু জাহরা তিনি তার মৃত্যুর পরে অর্থাৎ ছয় মাস পরে মারা গেছেন, আর বাকি ছয়টা সন্তান অর্থাৎ তিন ছেলে তিন মেয়ে মারা গেছে আল্লাহ রসুলের জীবদ্দশাতেই। কিন্তু সেই ছেলেগুলোর মধ্যে কেউ যায়েদ বিন হারেসা নাই, যায়েদ তার বাপের নাম হল হারেসা, বাপের নাম তো মুহাম্মদ না, কিন্তু যেহেতু ছোট থেকে তাকে মানুষ করেছেন আল্লাহ রসুল, তা সবাই আল্লাহ রসুলকে যায়েদকে বলত যায়েদ বিন মুহাম্মদ। এই যে অপপ্রথা কুপ্রথা, এই কুসংস্কার বা রেওয়াজ যেটাই বলেন, এটাকে দূর করবে কে? যিনি বাপ তিনি তো দূর করবে, আল্লাহ রসুলদের বউ দরকার ছিল না, বিপরীতটা বলছিল আমার তো বউ দরকার নাই, শুধুমাত্র সামাজিক কুপ্রথা দূর করার জন্য জেহাদের বা রাজনৈতিক স্বার্থে বিভিন্ন বিবাহ তাকে করতে হয়েছে, এ বিষয়ে আলাদা বলা যাবে একদিন। শুধু সত্য করে শুনে রেখে দেন যে ২৫ বছরের টকবগের যুবক আর ৪০ বছরের বিগত যৌবনা স্ত্রী খাদিজা, এরপরও তিনি দুই স্বামী হারানো, তৃতীয় স্বামী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিগত যৌবনে আরো চার পাঁচটা সন্তানের মা খাদিজাকে নিয়ে আল্লাহ রসুল ৬৫ বছরের যখন খাদিজা মারা গেলেন এই সময় পর্যন্ত ওই স্ত্রীকে নিয়েই তিনি ঘর সংসার করেছেন। খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। এটাতেই বোঝা যায় বিরোধীরা যেটা বাজে কথা বলে সেটা যে ডাহান ইচ্ছা, এটাই তার জজ্জলমান প্রমাণ। খাদিজার মৃত্যুর পরে বিভিন্ন ঘাত প্রতিঘাতে তাকে একে একে বিয়ে করতে হয়েছে, এগুলো আল্লাহ পাকের নির্দেশ ক্রমে হয়েছে, নইলে সাধারণ মুসলমানদের জন্য চারটের অধিক বিবাহ করা নিষিদ্ধ। যাই হোক, অপ্রসঙ্গ যাচ্ছি না, মূলত হলো এই আয়াতটিকে কেন্দ্র করেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শেষ নবী। এই শেষ নবী যারা বিশ্বাস করে না তার মুসলমান নয়। কুরাইশরা আল্লাহকে মানত, এটা সবাই জানি আমরা, কিন্তু শেষ নবীকে কি মানত? মানত না, মানত না বলেই তো ওরা কাফের হয়ে গেল, মানত না বলেই তো বদর উহুদের যুদ্ধ হলো, মানত না বলেই নিজের চাচা পর্যন্ত তরবারের আঘাতে নিহত হলো। একটাই তো কারণ ছিল, তারা নবীকে মানেনি। এ যুগেও যদি কেউ নবীকে না মানে সেটা আল্লাহকে মানে, সে কি মুসলমান হবে? সে যুগে হয়নি, এ যুগে হবে কেমন করে? এক কথা শেষ না, এই আয়াতের উপরে ইমান আনাটা অত্যন্ত জরুরি। একে খতমে নবুয়াতের আয়াত বলা হয়, আর এই আয়াতের মাধ্যমেই মুসলিম উম্মার ঐক্য রক্ষা পাবে। মুসলিম উম্মা ঐক্যবদ্ধ জাতি হতে পারে মূলত দুটি কারণে, একটা হলো তৌহিদে রুবুবিয়াত, ইবাদত এবং আসমা ও সিফাত, তিনটা তৌহিদকে ভিত্তি করে মূলত তৌহিদ বলি আমরা, নইলে তৌহিদ রুবুবিয়াত অর্থাৎ আল্লাহকে স্রেফ রব হিসেবে স্বীকার করার মধ্যে ইসলাম নাই। ও আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, শুধু প্রতিপালক সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না, যতক্ষণ আপনি তৌহিদ ইবাদতে বিশ্বাসী না হবেন। তৌহিদ ইবাদত হচ্ছে কি? আমি আল্লাহ দাসত্ব করব সার্বিক জীবনে, সুবিধামতো কিছু জীবনে করব, কিছু জীবনে ছাড়ব, এটাকে তৌহিদ ইবাদত বলা হয় না। তৌহিদের উপরে পূর্ণ ইমান, সেই সাথে রেসালাতের উপরে ইমান, রেসালাতে মুহাম্মাদের উপরে ইমান, খাতমে নবুয়তের উপরে ইমান, দুটি মৌলিক বিশ্বাসকে কেন্দ্র করেই মুসলিম উম্মাহ পৃথিবীতে বসবাস করে। আমাদের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি থাক, যদি আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তার বিধানের সামনে মাথা নত করতে বাধ্য থাকি, তার ফরজগুলোকে মেনে চলি, যদি আমল নাও করি, যদি অস্বীকার না করি, তাহলেও অন্তত মুসলমানের গণ্ডির মধ্যে আমি থাকব। সেই সাথে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাতের উপরে, খাতমে নবুয়তের উপরে বিশ্বাস যদি থাকে, তাহলে আমি আপনি অন্ততপক্ষে মুসলমানদের গণ্ডির মধ্যে থাকতে পারব। যদি খাতমে নবুয়তে বিশ্বাস না থাকে, তাহলে গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে। কারাগার শুধু কয়েদিদের জন্য, হাজতিদের জন্য, একটা ভালো মানুষকে কারাগার ঢুকতে চাইলে ঢুকতে দেবে? আর ঢুকলে কি আর সে থাকতে পারবে? ঠিক অমনি করে মুসলিম এই নামের যে গণ্ডি আছে, সে গণ্ডির মধ্যে ঢুকতে গেলে আপনাকে তৌহিদ ও রিসালাতে বিশ্বাসী হতে হবে, খাতমে নবুয়তে বিশ্বাসী হতে হবে। যদি মনে করেন যে এই নবীর পরও আরো নবী আছে, তাহলে আপনি এই গণ্ডি থেকে বেরিয়ে গেলেন। এটা বের করার জন্য মেলা যুক্তি, মেলা বুদ্ধি আলেমদের মাথায় ঢুকেছে। আগে একদিন আপনাদের বলেছিলাম, মেলা যুক্তি বুদ্ধি আছে, সব কিছুর ব্যাখ্যা হবে হাদিস দ্বারা, কপল কল্পতে ব্যাখ্যা চলবে না। ডিকশনারিতে খাতাম অর্থ আংটি, খাতাম অর্থ শেষ। আপনি বললেন আমাদের নবী মুহাম্মদ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী ছিলেন না, আংটি নবী ছিলেন, অর্থাৎ নবীদের শ্রেষ্ঠ নবী ছিলেন। আমরা তার চেয়ে কম শ্রেষ্ঠ হলেও আমরাও নবী হতে পারি। যদি আপনি এই ব্যাখ্যাদের ডিকশনারি দেখে, ডিকশনারি দেখে ইসলাম হয় না, ইসলাম হয় হাদিস দেখে। হাদিসে যদি আপনার এই ব্যাখ্যা থাকে, তাহলে গ্রহণ করবো, নইলে নয়। আসুন, এ বিষয়ে আমার রসুলকে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা আপনার শুনতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه ترك فيه موضع لبنة فكنت أنا سددت موضع لبنة ختم بي النبيون وختم بي البنيان وختم بي الرسل متفق عليه شدرك يا مرمد أمر تلنا এবং বিগত সকল নবীদের তুলনা একটা প্রাসাদের মতো, যে প্রাসাদ অত্যন্ত সুন্দর করে বানানো হয়েছে, কিন্তু একটা জায়গায় একখানা ইটের জায়গা মাত্র খালি রাখা হয়েছে। দর্শকরা আসে, প্রাসাদটা দেখে, মোহিত হয়, কিন্তু ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায়, হারে এত সুন্দর একটা প্রাসাদ, একখানা ইট কেন খালি? মনে রেখো, কুন্ত আনা সাদত্ত মওদা লেবেনা, আমি ওই ইটের জায়গাটা পূরণ করে দিয়েছি, আমি আসার পর ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। খতমা বিয়াল বুনিয়ান, আমাকে দিয়ে নবুয়তের এই প্রাসাদ শেষ করা হয়েছে। খতমা বিয়াল রসুল, আমাকে দিয়ে রিসালাতের সিলসিলা খতম করা হয়েছে। খতম মানে বুঝতে সমস্যা আছে, শেষ শেষ করা হয়েছে। এটা কি? বুখারী মুসলিমের হাদিস। অফি রওয়ায়াতিন আনহু ওয়া উসসুলতুল ওয়া আনা আল-লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি সেই ইট, আমি হলাম নবীদের সমাপ্তকারী। তাহলে এই ব্যাখ্যা যখন স্বয়ং আল্লাহ রসুল দিচ্ছেন, সেখানে আপনার ডিকশনারি চলবে নাকি? ডিকশনারি তো মানলে সালাত পড়া লাগবে না। সালাত মানে মাথা নত করা, বাড়ি বসে মাথা নত করেন গিয়া, এখানে আসে কি দরকার? এবার আসেন, যারা খতমে নবুয়তে বিশ্বাসী নয়, এই বিষয়ে আমাদের জানা দরকার হয়ে দাঁড়িয়েছে। কারণ এরা আপনা আপনি সৃষ্টি হয়নি, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্র একসময় ভারত দ্বারা ছিল, যারা 200 বছর এ দেশকে গোলামী শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, এদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেছে নিজেদের দেশে, যারা আজকেও অ্যাটম বোমার ভয় দেখিয়ে সারা বিশ্বকে গ্রাস করছে। এই সাম্রাজ্যবাদী চক্র কিছু মৌলবাদী দিয়েই এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। অন্যগুলো অনেকগুলো দল তারা বানিয়েছিল ইসলামের নামে, একটা দল হলে কাদিয়ানি দল। কারণ ইসলামের নামে দল না করলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায় না, এটা পাগলও বোঝে। এটা রাজনীতি যারা করে তারাও বলে যে বাংলাদেশে ইসলামের নাম বাদ দিলে রাজনীতি হবে না, অথচ নিজের ইসলামের ধারে কাছে যায় না। কিন্তু ভোট নেওয়ার সময় বলে কি ইসলাম ছাড়া চলবে না, ওটা বোঝে ভালো। এই জন্য উপমহাদেশে ব্রিটিশরা রাজনীতি করতে গিয়েছে, সেখানে একটা ডিভাইড অ্যান্ড রুল চালিয়েছে মুসলমান এবং হিন্দুর মধ্যে মারামারি লাগাইছে, আর মুসলমানদেরকে বিভক্ত করার জন্য দুই তিনটা বড় বড় দলকে ওরা কাজে লাগিয়েছিল। বাকি দলগুলোর নাম এখন বলছি না, খালি একটা মৌলিক দল হচ্ছে এই যে মুসলমানদেরকে খাতমে নবুয়ত থেকে বিভক্ত করে এই মারামারিতে লাগিয়ে দিয়েছিল যে তোমরা এই নিয়ে লড়াই করো, আমরা যতদিন পারি চালাই, আমাদের নিয়ে ডিস্টার্ব করো না। ওই সময় আহলাদিস আন্দোলন এত জোরদার ছিল, যারা আমাদের থিসিস পড়েছেন তারা জানেন ভালো করে, আহলাদিসদের দমন করতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এখন নাকানিচুবানি খাওয়া অভ্যস্ত হয়ে গেছিল, কোন বুদ্ধি না পেয়ে শেষ পর্যন্ত এই বুদ্ধি খাটাইল যে এদেরকে এই করলে একদল বড় বড় লোককে টাকা দিয়ে কিনতে বললে তাদেরকে দিয়ে সব ফলে, তখন এর আহলাদিস কখনো এটা মানবে না, তখন এদের পিছু লেগে থাকবে, আমাদের পিছু থেকে মুখ টেনে নেবে, এটাই ছিল বুদ্ধি। হয়েছেও তাই, যাই হোক, পাঞ্জাবের পূর্ব পাঞ্জাবের পশ্চিম পাঞ্জাব না কিন্তু পাঞ্জাবের কাদিয়ান শহরে ছোট্ট গ্রাম আওয়াদাবড়ার মতো, সেইখানে এই লোকটার দুষ্ট শিরোমণি নিয়মিত মতখর, এই লোকটা আমার বুদ্ধি খুব বেশি, বুদ্ধিমান ছাড়া দুষ্ট হয় যেন মনে রেখে দেন, যারা একটু ভালো ছাত্র ডিপার্টমেন্টে বা ক্লাসে ফার্স্ট বেঞ্চেতে বসে, ক্লাসে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয়, এরা যেমন ভালো হয় তেমন দুষ্ট হয়। ওই জন্য ভারতের প্রেসিডেন্ট কদিন আগে বাংলাদেশে ঘুরে গেলেন, এখন উনি মারা গেছেন, আব্দুল কালাম, উনি ঢাকা যে ভাষণ দিলেন একটা চমৎকার কথা বলে গেছেন যেটা মনে রাখার মতো। উনি বলেছেন, বাবারা ঢাকা ইউনিভার্সিটির বক্তৃতা দিচ্ছেন, তোমরা কেউ নিরাশ হয়েও না, মনে রেখে দিও পৃথিবীতে যত কিছু বড় বড় কোন কাজ হয়েছে থার্ড বেঞ্চে বসা ছেলেদের দ্বারাই হয়েছে, ফার্স্ট বেঞ্চের দ্বারা কিছু হয়নি, এটা দারুণ কথা না? আর আমরাও বলি ডিপার্টমেন্টের ছাত্রদের সামনে, বাবা তোমাদের মধ্যে যারা থার্ড ক্লাস পাও তারা কিন্তু ফার্স্ট ক্লাস টিচার হও, আর যারা ফার্স্ট ক্লাস পাবা তারা কখনো ফার্স্ট ক্লাস টিচার হতে পারবে না, কারণ ও মনে করবে সব ছাত্র আমারই মতো ব্রেনি। আসলে কি তাই? একটা ছাত্রকে দশবার বললেও বুঝতে পারে না, আর ও তো দশবার বলবে না, কারণ ও তো ব্রেন জানে, আমি বুঝি ও বুঝবে, তাই হয় নাকি? সমস্যা হলো এই যে ফার্স্ট বেঞ্চে বসা লোকরা কখনোই সমাজে ভালো কোনো কাজ করতে পারে না, এটা সব ক্ষেত্রে চলে না, অধিকাংশ ক্ষেত্রে কথা উনি বলেছেন, উনি ওনার অভিজ্ঞতার আলোকে, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে তাই দেখছি, যারা একটু ভালো দুষ্ট দুষ্ট শিরোমণি তারাই, ইল্লা মাশা আল্লাহ কিছু লোক ছাড়া। এই গোলাম আহমদকে বেছে নিল ওরা যে সে টাকায় ভোলে, যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক তার মরবে কিন্তু আদর্শ বিক্রি করবে না, ইমান বিক্রি করবে না, আর একে দিল সবই করানো যায়, অর্থাৎ একই ওরা বাছাই করে নিল এবং কাজটা খুব ভালো হয়েছে। এবং কাজগুলো শুনলে আপনি খুশি হবেন, হ্যাঁ যোগ্য লোক বাছাই করার যোগ্যতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের ছিল, অযোগ্য লোককে দিতে সব কাজ হয় না। এই লোকটা প্রথমে 1300 ইংরেজি তার বলাই ভালো, ওনার জন্ম ছিল 1839, মৃত্যু 1908 সালে, কত বছর হল ওদের 51 আর 8 কত হয় 59 বছর, বয়স খুব বেশি লম্বা ছিল না। প্রথম সে নিজেকে মসিহ ঈসা বলে দাবি করল 1894 সালে, মসিহ ঈসা মওউদ প্রতিশ্রুত নবী ঈসা, আমরা যেমন বলি কেমতের আগে আসবেন বলি না, এটা ওরাও বলে, এই বলে দাবি করল আমি হলাম সেই ঈসা। জোর করলে হবে? হাদিসে বলা নেই তার লক্ষণ লক্ষণ কি হবে, সে তো এসে মুসলমান মুসলমানদের মেহাদির পিছনে ইমামতি মুক্তাদি হবে, সে তো ইমামতি করবে না, তো ও দেশে ইমাম লাইন ধরল। প্রথমে নিজেকে মসিহ ঈসা দাবি করল 1894 সালে, এবং 1908 সালে গিয়ে তিনি নিজেকে নবুয়ত দাবি করলেন মাত্র 2 মাস আগে। প্রথমে দাবি করল মসিহ মাউদ, এরপর দাবি করল মাহাদি 1908 সালের প্রথম দিকে, আর মৃত্যুর মাত্র 2 মাস আগে দাবি করল আমি হলাম নবী। তাহলে তিনটা দাবি তো আর এসেছে ধীরে ধীরে, একদিনই কিন্তু আসেনি। প্রথমে মসিহ মাউদ বলে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে নিয়েছে, এরপরে মাহাদি বলেছে, এরপরে নিজেকে নবী বলেছে। এর বিরুদ্ধে উত্থান করেছে আহলে হাদিস আন্দোলনের এই ভারত উপমহাদেশের অদ্বিতীয় নেতা আল্লামা সানুল্লাহ আমৃতসরী, যাকে ফাতেহে কাদিয়ান বলে উপাধি দেওয়া হয়েছিল, তার সামনে টিকতে পারেনিও। আল্লামা মোহাম্মদ হোসেন বাটালবি বিখ্যাত আলেম, এছাড়া হানাফি ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে যথেষ্ট লেখালেখি করেছেন, তো হানাফি ওলামায়ে কেরাম তার সঙ্গে পেরে উঠতেন না, মানে তার কি খুব সাংঘাতিক লেখাপড়া যাই জানুক, তর্কে বহুদূর, তর্কে ঠেকানো যাইতে না। তো আল্লাহ পাক সানুল্লাহ আমৃতসরের মধ্যে এমন তর্ক করা প্রতিভা দিয়েছিলেন, ওর সামনে টিকতেই পারত না। তো সেজন্য সব দল ওনাকে ডেকে নিয়ে যেত। তো সেজন্য ওনার লকব জহরের দলমত নির্বিশেষে হানাফি, আহলাদি, বিরলভি, দেওবন্দি সকলে মিলে সিদ্ধান্ত দিল যে সানুল্লাহ আমৃতসরী হচ্ছেন ফাতেহে কাদিয়ান। কিভাবে? শেষ অবস্থা হলে এই চ্যালেঞ্জ হলো, ও চ্যালেঞ্জ করলো, ইনিও চ্যালেঞ্জ করলেন যে আমাদের, ও চিঠি লিখলো সানুল্লাহর কাছে, হে সানুল্লাহ তোমার অত্যাচারে আমি তো আর বাসি না, তো এসো আমরা দুজন একটা মোবাহলা করি। কি মোবাহলা? আমি যদি সত্য নবী হই তাহলে তুমি আমার আগে মরবা, আর তুমি যদি হকের উপরে থাকো আমি তোমার আগে মরব। সানুল্লাহ ঠিক আছে, এই মোবাইলটা গ্রহণ করতে আমি রাজি আছি, মরা তো আল্লাহর হাতে। মোবাইলটা গ্রহণ করা হলো, এই মোবাইলটা করা কয়েক মাসের মধ্যেই এবারটার নাম কি, গোলাম মোহাম্মদ, ও গেছিল লাহোরে, ট্রেনের মধ্যেই ডায়রিয়া শুরু হয়ে গেল, নামলো বাড়িতে, এমন ডায়রিয়া ধরলো তাতেই মরে না, কারণ কষ্ট দেব তো আল্লাহ, অস্থির করে পেশা পায়খানা কাদা একেবারে কামড় চামড় সব শেষ, অবশেষে বেটা ওই বাথরুমের মধ্যেই মরে পড়ে থাকলো। কেউ কেউ বলে নিজের পায়খানা নিজে খাইছে ক্ষুধা চটে। এর পরেও 40 বছর সানুল্লাহ আমৃতসরী বেঁচে ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সানুল্লাহ মারা গেছে 1948 সালে, আর ইনি মরেছে 1908 সালে, 40 বছর হল না। তো ওনার সেই কি বলে ওটা মোবাহলা ঠিক থাকলো, আল্লাহ পাক ওই বদমাস্টারে আগে মারল আর হকপন্থীকে আহল হাদিসকে পরে মারল, মোবাহলা ঠিক কাজে কাজে লেগে গেল। এই জন্য সবাই লকব দিলেন, যিনি হলেন ফাতেহে কাদিয়ান। এই কাদিয়ানি ভণ্ড নবীকে জয় করেছেন সানুল্লাহ আমৃতসরী মোবাহলা দিয়ে, ফলে বহু মানুষ তার দল ভেঙে আবার আহল হাদিস হয়ে যায়, যে ওটার অন্য কথা। এখন আপনাদেরকে এই কাদিয়ানিদের আকিদা সম্পর্কে বলে দিই, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরা বিদেশি টাকায় পৃথিবীর বিভিন্ন দেশে ঘাঁটি গাড়ে, বাংলাদেশের ঢাকা তো এদের ঘাঁটি আছে, রাশিয়া তো ঘাঁটি আছে, এবং এদের মূল ঘাঁটি হল ইসরায়েলে হাইফা নগরীতে, কারণ মূলত এরা ইহুদিদের দালাল। আকিদাগুলো আমি সব একটা একটা বলি, মাথা ধরে নেবেন, 11টা আকিদা বলবো সিরিয়াল দিয়ে, সবগুলো বই আমার কাছে আছে, আমার আলমারিতে আছে, কারো যদি চ্যালেঞ্জ করে সাহস থাকে আমার সাথে দেখেন আলমের দেখেন কিতাবগুলো সব। 1 নম্বর আকিদা হলো এই যে সিলসিলা নবুয়ত এখনো জারি আছে, আর গোলাম হলো নবীদের শ্রেষ্ঠ নবী। গোলামকে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এ হলো নবীদের শ্রেষ্ঠ নবী, এখনো নবুয়তের সিলসিলা জারি আছে, প্রত্যেকটা নাউজুলি পড়তে হবে। 2 নম্বর হলো জিব্রিল এই গোলামের উপরে নাজিল হয়, আর এর কাছে নাজিল হয় এলহাম গুলো কোরআনের মতো, দুটো গেল। 3 নম্বর আকিদ হলো এই গোলাম আহমদ কাদিয়ানির নবুয়ত হচ্ছে আলা ও আরকা, সবার চাইতে উচ্চ, সবার চাইতে উচ্চ সম্মানিত, এমনকি নবুয়তে মোহাম্মদের চাইতেও উত্তম। 4 নম্বর আকিদ হল আল্লাহ মানুষেরই মতো সিয়াম রাখে, সালাত আদায় করে, ঘুম পড়ে, আবার স্বাস্থ্য ভালো হয়, আবার স্ত্রীর সঙ্গে মিলনও করে। কতবার নাওজুল পড়তে পারে? 2-4 পড়লে হবে না, ঘন ঘন পড়ে নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ, এত বদভক্ত আকিদা এদের মধ্যে আছে। 5 নম্বর কাদিয়ানদের আকিদায় পোষণ করে তাদের ইলাহ ইংরেজ, কারণ আমার সঙ্গে আল্লাহ যে ওহি নাজিল করতে ইংরেজি ভাষায় করে, অত আল্লাহ নিজে ইংরেজ, বুঝছেন, আজিব আজিব কারবার সব। 6 নম্বর আকিদা হল লা কুরআনা ইল্লাল্লাযী কদ্দামুল মাসীহ আল মাউউদ, কোনো কোরআনই নেই, কেবলমাত্র অতটুকু ছাড়া যা নাজিল হয়েছে গোলাম আহমদ কাদিয়ানির উপরে। ওয়ালা হাদিসা ইল্লা মা ইয়াকুনু ফি যুবিয়া তালিমাতিহি, কোন হাদিস নাই যা গোলাম আহমদ কাদিয়ানির শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে মিল না হয়, ওটা হাদিসই না। ওয়ালা নাবিয়্যা ইল্লা তাহতা সিয়াদাতিহি, আর গোলাম আহমদ কাদিয়ানির নেতৃত্বের অধীনস্থ ব্যক্তি ছাড়া কোথাও কোন নবী হতে পারে না। সাত নম্বর, তারা আকিদা পোষণ করে যে তাদের কিতাবের নাম আল কিতাবুল মুবিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, মানুষের বানানো কিতাব নয়, এটা তাদের আকিদা। যেমন অন্যান্য ধর্মের লোকরা মনে করে, হিন্দুরা মনে করে তাদের বেদ আল্লাহ নাজিল করা, ওরাও তাই মনে করে ওদের কিতাব আল কিতাবুল মুবিন, এটা আল্লাহ নাজিল করা। আট নম্বর আকিদা হল যে তাদের দিন একটা দিন জাদিদ, নতুন একটা দিন, আর আসহাবুল গোলাম কা সাহাবাতুল কিরাম, এই গোলাম আহমদ কাদিয়ানি যারা সহচর সহযোগী এরা সবাই হল মোহাম্মদের সাহাবা কিরামের মতোই সম্মানিত। নম্বর আকিদা হল কাদিয়ান শহরটা মক্কা বা মদিনার মতো হারাম, পবিত্র, আর এখানকার মাটিটাও হারাম, এবং এখানটাই হল মুসলমান যারা মানুষের কেবলা হচ্ছে কাদিয়ান, এবং এখানেই মানুষকে হজ করতে হবে। বিগত যুগে আব্রাহাকে এই কাজ করেনি মনে পড়ে? আব্রাহ ওটা দশ নম্বর আকিদ হলে তারা বলে যে জিহাদ নিষিদ্ধ চিরদিনের জন্য, এবং সবচেয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা একেবারেই নিষিদ্ধ, তখন ইংরেজ হুকুমত ছিল। আসলে এই উদ্দেশ্যে ইংরেজ কিন্তু এদেরকে কাজে লাগাইছিল, উদ্দেশ্য তো এইটাই, কারণ আহলেসলাম জিহাদ করছে, বালাকোটে জিহাদ চলছে, তিতুমুরে জিহাদ চলছে, হঠাৎ এইসব বন্ধ করতে হবে, আগে বন্ধ করতে গেলে তো কিছু আরবি বলতে হবে, বাংলা বলতে হবে, জিহাদ বাতিল করবে না, ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারলে ভাই তো বড় হুজুর বড় কথা বলে ফেছে। এইভাবে চিরদিন ধর্মের মুখোশ ধরে এইসব বক ধার্মিকরা ভণ্ড নবীরা ইসলামের মূল রূহকে ধ্বংস করার চেষ্টা করেছে। এগারো নম্বর, কুল্লু মুসলিম ইন্দাহু কাফের, কাদিয়ানির দৃষ্টিতে সকল মুসলমানই কাফের, যারা কাদিয়ানি নয় তাদের সঙ্গে বিবাহ সবই হারাম। আর তেরো নম্বর, সবচেয়ে মজার দৃষ্টি হলো এই কাদিয়ানি হলে ইউবিহুনাল খামরা ওয়াল মুসকারাত, মদ হালাল, ইয়াবা হালাল, সেন্সিটিভ হারা, যত খাও স্বাস্থ্য ভালো করো, ধুমসে মজা করো, এটা করলে কাদিয়ানি ছাড়া কি হবে? এগুলো করে যদি জান্নাত পাওয়া যায় কেউ কি আর ছাড়বে নাকি? সরকারকে বলি বাবা যতই পুলিশ আর মিলিটারি লাগাও, আর তুমি যতই র্যাব লাগাও, আগে কাদিয়ানি ঠেকাও, কারণ এই ফতোয়া দিলে সেলিব্রিটি তো ওইটা খেয়েই আগে জান্নাত পাওয়ার চেষ্টা করবে, তাই না? এই তেরোটা আকিদা বারোটা আকিদা আপাতত মনে রাখেন। এবার এদের বিরুদ্ধে মুসলমানরা কি করলো? অর্থাৎ বলবেন বাপরে বাপ, কাদিয়ানি হলো পাশে তো মুসলমান, পাকিস্তানের দেশ, তারা কি করলো? তাদের তো একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, প্রথমে আপনাদের আগেই শুনেছেন যে আহলাদিস আন্দোলনের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম সর্বপ্রথম এর বিরুদ্ধে উত্থান করেন। তাদের নেতৃত্বে ছিলেন আল্লামা সানুল্লাহ আমৃতসরি, মোহাম্মদ হোসেন বাটালবি, এরা সাধ্যমতো তাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। অন্যান্য বড় ওলামায়ে আহনাফ তারাও চেষ্টা করে গিয়েছেন। অবশেষে রাষ্ট্রশক্তি হিসেবে প্রথম পাকিস্তান এবং সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ১৯৭৪ সালে রাবেত আলমে ইসলামের উদ্যোগে মক্কা মোকাররমায় পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের নেতৃস্থানীয় ওলামায়ে সবাইকে দাওয়াত দিয়ে সেখানে এই বিষয়ে বৈঠক হয়। সেই বৈঠকে সবাই এক বাক্যে এদেরকে কাফের বলে ঘোষণা করেন ১৯৭৪ সালে, মনে রাখবেন। এরপরে পাকিস্তানি পার্লামেন্ট একটা বাহাসের ব্যবস্থা করলো, বাহাসটা আপনার বোঝেন ভালো, তর্ক বিতর্ক সভা। সেখানে কাদিয়ানিদের বড় নেতা তখন যিনি ছিলেন মির্জা নাসের আহমদ, তাকে ডাকানো হল। মুসলমানদের পক্ষে মুফতি মোহাম্মদ মুফতি মাহমুদ উনি ছিলেন, আর অন্যান্য আলম আলম সব ছিলেন। ৩০ ঘন্টা ধরে বাহাস হয়, যাতা ব্যবহার করেন নাকি? ৩০ ঘন্টা ধরে উভয় পক্ষে তর্ক বিতর্ক হয়, অবশেষে কাদিয়ানি নেতা পরাজয় বরণ করেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং তার সামনেই সকল ওলামায়ে কেরাম এক বাক্যে তাদেরকে কাফের ঘোষণা করেন এবং পাকিস্তান গভর্নমেন্টকে অনুরোধ করেন, আপনারা এদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুন। হিন্দু বসবাস করে, তারা বসবাস করবে, কিন্তু মুসলমান নাম দিয়ে মুসলমানদের ক্ষতি করবে এটা যেন না হয়। সিদ্ধান্ত ঠিক হয়নি? নিঃসন্দেহে সিদ্ধান্ত ঠিক হয়েছে, পাকিস্তান গভর্নমেন্ট সেটা করেছে। এই বিভ্রান্ত ফেরকা বাংলাদেশেও আছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম বহুবার দাবি করেছেন বাংলাদেশ সরকারের কাছে, সরকার মানেনি। কারণ সে যুগের ব্রিটিশ সরকার যেভাবে এদেশের বহু মানুষকে সাথে নিয়ে সাম্রাজ্য চালিয়েছে, জানি না আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকারও কারো কোনো ইশারায় এত ভীতু কেন আল্লাহ ভালো জানে। কারণ আমরা দেখেছি ইসলামপন্থীরাও ক্ষমতা ছিলেন প্রায় 15 বছর ধরে, কিন্তু কাদিয়ানিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারাও গ্রহণ করেন নাই। মনে পড়ে মুফতি মুহাদ্দিস মুফাসসির সবাই পার্লামেন্টে ছিল, তারা মন্ত্রীও হয়েছিল, কিন্তু কাদিয়ানের গায়ে তারা হাত দেয় নাই। বক্তৃতার সময় অনেক কথা বলেছেন বটে, ক্ষমতা হাতে পাওয়ার পরে চুপ হয়ে গেলেন। কেন? নিশ্চয়ই পিছনে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো বোঝা যায় কিন্তু বলা যায় না। কথা বুঝতে পারেন নাই? পাকিস্তান হলো আইনমন্ত্রী কে হল মনে পড়ে? আমার বয়সে যারা তারা জানবে, কাদিয়ানি জাফরুল্লাহ খান হল পাকিস্তানের আইনমন্ত্রী। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, যে পাকিস্তানের সৃষ্টি হলো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আর তার আইনমন্ত্রী হল কাদিয়ানি, যে ইসলামের জবাইকারী, ইসলামকে ধ্বংসকারী। কি করে হয়? তার মানে যারা একদিন ভারত শাসন করেছে তাদের ইঙ্গিতের বাইরে গিয়ে পাকিস্তান গভর্নমেন্ট কিছুই করার ক্ষমতা রাখে নাই। আজও ঠিক তাদের ইঙ্গিতেই আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকার গোলাম হয়ে গেছে, তাদেরই হয় আর কিছুই না। ভীতু কাপুরুষ দিয়ে কোশ্চিন করে ইসলাম কায়েম অসম্ভব নয়। কথাগুলো মনে রাখবেন, ভীতু কাপুরুষ দিয়ে যেমন সত্য প্রতিষ্ঠা হয় না, ভীতু কাপুরুষ দিয়ে ঠিক তেমনি ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। হাজারবার হজ করেন আপনি, কিছু যায় আসে না যদি আপনি ভীতু হন। এই এক মুঠোর মানুষের বিরুদ্ধে ইসলামের মূল দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য যে মুসলমানদের সাধ্যে শক্তিতে কুলায় না, তার কিসের মুসলমান? যারা নবীকে গালি দেয়, যারা আল্লাহকে মানুষের সঙ্গে তুলনা করে, যারা নিজে নবী বলে, তাদের কি বলবেন আপনি? এ বিষয়ে আসুন, আমাদের রসুল কি বলে গেছেন। আন সাফিনা, আল্লাহ রসুলের একদম অত্যন্ত প্রিয় একজন গোলাম ছিলেন, যার বিষয়ে গত জুমাতে বলছিলাম, যার সম্মানে বাঘ পর্যন্ত মাথা মাথা করেছিল, মনে পড়ে? গত জুমা যারা ছিলেন তারা শুনেছেন হাদিসটা। এই সাফিনা থেকে বর্ণিত হয়েছে হাদিসটা। তিনি বলছেন, ইন্নাহু সায়াকুনু মিন উম্মতি দাজ্জালুনা কাযাবুন সালাসুন, আমার উম্মতের মধ্যে 70 কাযাবুনা সালাসুন 30 জন মিথ্যাবাদীর জন্ম হবে, কুল্লুহুম ইয়াদ্দাঈ আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে যে আমি নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, মনে রেখো হে উম্মত, আমি হলাম শেষ নবী। ওয়ালা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। এরপরে অংশটা আমাদের ছেলেদের ফের সবারই মুখস্থ, কিন্তু আগের অংশটা করে মনে নাই। শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাযালু ক্বাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইযুররুহুম মান খালাফাহুম ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, রাওয়াহু আবু দাউদ ইসনাদিন সহীহ। মনে রেখো, যতই ভণ্ড নবী আসুক, কেয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল হকপন্থী থাকবে, যার হকের উপরেই তারা প্রকাশ্যভাবে থাকবে, বিজয়ী থাকবে। তাদের বিরোধিতাকারীদের তারা আদৌ ভয় করবে না এবং তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে একদিন কেয়ামত এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করেন। কোন অবস্থায় যেন আমরা শেষ নবীর নবুয়তকে বাদ দিয়ে কোন ভণ্ড নবীর নবুয়তের সামনে মাথা নত না করি, কারণ এই নবী আমাদের জন্য কেয়ামতের দিন সাফাত করবেন, এই ভণ্ড নবী করবে না। যদি আমরা আমাদের নবীর বিধান মেনে চলি তাহলে আমরা প্রথমেই জান্নাত পাবো, আর যদি তাকে অস্বীকার করি তাহলে আমরা প্রথমেই জাহান্নামে চলে যাব। শুধু আল্লাহকে মেনে কোনো লাভ হবে না মনে রাখবেন। ওই দিন যে বাহাসটা হল, এই বাহাসের পরে ওনারা এই সাতটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা জানা ভালো। কারণ ওই ভণ্ড কিটোর নাম নাসের আহমদ, এই লোকটা এই সাতটা ব্যাপারে এক হেরে গেছিল। এই সাতটা পয়েন্ট জানা থাকলে এখনকার ভণ্ড কাজানিরা আপনাদের ডিস্টার্ব করতে পারবে না, পয়েন্টগুলো আউট করে দেওয়াই ভালো, তাই না? এক নম্বর পয়েন্ট, ইদ্দাউন নবুয়া, কাজানিরা কেন কাফের? এই জন্য যে এদের নেতা গোলাম মোহাম্মদ কাজানি নিজেকে নবী দাবি করেছেন, আর আমরা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উপরে বিশ্বাসী, এই কারণে এরা কাফের। দুই নম্বর, নসখহু ফরিদাত জিহাদ ও খিদমতুল ইস্তেমার, তারা জিহাদের ফরজিয়াতকে মনসুখ করেছেন, রহিত করেছেন এবং সাম্রাজ্যবাদের তাবেদারিকে ফরজ করেছেন। উল্টা হচ্ছে না? সাম্রাজ্যবাদের তাবেদারি ফরজ আর জিহাদটা মনসুখ, এটা হবে? কোরআনে অসংখ্য জায়গায় জিহাদের কথা আসছে, এখানে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয় মুসলমানের ঘরে বসে থাকবে নাকি? জিহাদ ফরজ আইন হয়ে যাবে তখন, কোনো খাতির নাই। যত বড় বোমা নিয়ে আসুক আর একটা বোম পড়ুক নদা পড়ার উপরে, কোনো খাতির হবে না। যদি ইসলামের কোনো বিধানের ব্যাপারে কেউ আমাদের বলার জন্য চেষ্টা করে বা চাপ দেয়, মৃত্যুকে আলিঙ্গন করবো, তথাপি ইসলামের একটা বিধানকে অমান্য করার দুঃসাহস কোনো মুসলমান মুমিন দেখাবে না ইনশাআল্লাহ। অথচ এই জিহাদকে এরা ফরজ মানে মনসুখ করে দিল, জিহাদ মনসুখ হয়, আর ফরজ করলে কোনটা? সাম্রাজ্যবাদের তাবেদারি করাটাই হলো ফরজ। দলিল কি? আতিউল্লাহ আতিউর উল আমরে মিনকুম, তোমরা তোমাদের শাসকদের আনুগত্য করো। আমাদের কিছু আলমালামা বলে আমির মানা যাবে না, শাসককে মানলে আমির মানা হয়ে গেল, শাসক যদি কাফের হয় তাও মানতে হবে। যুক্তিখালি কাজেন্ডে যার যুক্তি আমরাও দিই, যুক্তি দিয়ে কোন ইসলাম কায়েম হয় না, আনুগত্যের মাধ্যমে ইসলাম কায়েম হয়। আর একটা তিন নম্বর ছিল কি? ইলকাউল ইলগাউল হজ ইলা মক্কা, মক্কায় হজ করা বাতিল, তাহবিলু ইলা কাদিয়ান, আরে হজটা মক্কা থেকে ব্যাক করে কাদিয়ানে নিয়ে আসাটাও তাদের অন্যতম দাবি। সবগুলো উনি স্বীকার করেছেন বলেই কিন্তু এই পয়েন্টগুলো আপনাকে আউট করে দিচ্ছি। চার নম্বর পয়েন্ট ছিল ইউশাববিহুল্লাহ তাআলা বিল বাশার, আল্লাহকে মানুষের সামঞ্জস্যশীল গণ্য করা। একটু আগে বললাম না, আল্লাহ সালাত পড়ে, সিয়াম করে, বিয়ে করে, একটু কথা হইল, কি বিটান দরকার এদেরকে? যদি বলে আল্লাহ বিটা কে পড়াইলো, আল্লাহ বোর্ডের নাম কি, তো কি বলবে, জবাব দেবে? এই ধরনের আকিদা যারা পোষণ করে, দলিল কি? যে আল্লাহ যা বান্দাও তাই হবে, বান্দা বিয়ে সাধু করে আল্লাহ কেন বিয়ে হবে না, তা কেমন কি আল্লাহ হলো? যুক্তি দেখেন, যুক্তি দিয়ে আল্লাহকে ওরা মানুষ বানাচ্ছে। পাঁচ নম্বর হল ইমানু বি আকীদাতি তানাসুখ ওয়াল হুলুল, হিন্দুদের আকিদা কি? পুনর্জন্ম না, পাপ করলে সে ভবিষ্যতে কখনো কুকুর হবে, বিড়াল হবে, শিয়াল হবে, মহিষ হবে, কি আবলতল হবে। মুসলমান কি আকিদা বিশ্বাস করে? গরু ছাগল গরু একটা আলাদা জাতি, ওরা আল্লাহ তাদের সৃষ্টি করেছে মানুষের খেদমতের জন্য। আমি মরি গিয়ে গরু হবে কেন? বাবা মানুষ মরি তো মানুষই হয়, গরু হয়, ই কোন কারবার? আমের একটা বীজ মাটির তলে ফেলে দিলে পচে গেলে শেষকালে আমের থেকে আমের বীজ গজায়, ধান ফেলে দিলে ধান থেকে ধানের বীজ গজায়, আর এরা এমন আকিদা মানুষ মরে গেলে হয়ে যাবে কুত্তা। কি চমৎকার যুক্তি! আধুনিক যুগের এই হিন্দু বড় বড় পণ্ডিতরা এগুলো বিশ্বাস করে, এটা কিসের পণ্ডিত? সব মাথা শয়তান বসে আছে, একবার ইবলিসের শিখণ্ডি, এরা এটা বিশ্বাস করে নিয়ে বসে আছে। এই আকিদা কাদেনরাও বিশ্বাসী। আর একটা কি? হুলুল, হুলুল মানে আল্লাহ মানুষের পেটের মধ্যে ঢুকি পড়া। হাসছেন কেন? আপনি পিসারে একদা পোষণ করে না, জান না, যত কল্লা তত আল্লাহ বলে কারা? কাদেনরে বলে, আপনি বলেন টুপি দাঁড়িয়ে আলাদা, এখানে টাকা ঢালো, আমি তো আল্লাহর একটা অংশ, এখানে বসে আছি, মরিসিতে কি হয়েছে, কবরে গিয়ে বেশি আসি, তোমার যত রোগ পুড়ি সব সারাই করে দেবো, টাকা ফেলো এখানে, বান্দা কোথায় টাকা দিচ্ছে, জান না। একদিনে অন্তত ১ কোটি টাকা গণনা করেছে, সেই খাদেম আমাদের এখানে এসে আহলেস হয়ে গেছে, তিনি নিজে আমাদের সঙ্গে বলে গেছেন, 3 দিনে 3 কোটি টাকা এই মিসকিনের হাতে আমি গুনেছি। কারণ কি জানেন, এখান থেকে গিয়ে একটা হোসট খেলে বলে, ও বাবা নারাজ হয়েছে, ফিরে এসে আবার টাকা সব ঝালে পকড়ে যা, সব বাবার কবরে দেয়। এবার যদি কোনো সুসংবাদ হয়, ও বাবা খুশি হয়েছে, ফিরে সব টাকা বাবার কবরে যায়, টাকা সব কবরে যায়। খায় কে? বাবা খায় নাকি? বাবার ওই সব খাদমরা খায়। কিন্তু আমার ধারণা হলো, বাবার খুশিতে আমার খুশি, বাবা না খুশিতে আমার না খুশি। এই আকিদা যত পোষণ শুধু কাদের করে না, মুসলমান নাম ধরে কবর পূজারা একই আকিদা পোষণ করে। তাদের ধারণা আল্লাহ নিজে বান্দার দেহের মধ্যে আসে। এই কদিন পরে মিলাদি মৌলবীরা কি গাইবে জানেন? ও যে মুস্তাবি আরশতা খোদা হোকার উত্তর পড়াহে মদিনা মে মুস্তফা হোকার, যিনি আরশে ছিলেন খোদা হয়ে তিনি লাফিয়ে পড়লেন মদিনায় মুস্তফা হয়ে। নওজুল ইমান তারা এই আকিদা আমরাও পোষণ করছি, এই আকিদা কাদেনরাও পোষণ করে, যে আল্লাহ স্বয়ং মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির রূপ ধারণ করে কাদিয়ানে এসেছেন। অতএব এই যে হুলুল ইত্তেহাদ, এই যে তানাসুখ, এই কুফুরি বিশ্বাস যেহেতু তারা করে, সে কারণে ওরা কাফের। এটা কিন্তু বাহাসে প্রমাণিত, মনে রাখবেন, ওদের বড় নেতা কিন্তু এই সব পয়েন্টে বাহাস হয়েছে, হেরে গেছে। এদের পয়েন্টগুলো বলে দিচ্ছে আপনাদের। আরেকটা হলো কি, 6 নম্বর আকিদা, নিসবাতুহু ইলাল ওয়ালাদ ইলাল্লাহ ওয়া ইদ্দাআহু আন্নাহু ইবনুল ইলাহ, নিজেকে আল্লাহর দিকে সম্পর্কিত করা এবং গোলাম আহমদ নিজেকে আল্লাহর ছেলে বলে দাবি করা। কই যে মসিহ মাউদ বলছে ঈসা আল্লাহর বেটা ছিল, আমু আল্লাহর বেটা। আর 7 নম্বর আকিদা হলো এই, ইনকারহু বি খাতমে নবুওয়াত বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবুওয়াতের নবুওয়াতকে অস্বীকার করা। এই মৌলিক 7টি বিষয়ে ওদিন বহাস হয়েছিল, সব বিষয়ে ওদের নেতা মির্জা নাসের আহমদ পরাজিত হয়েছেন। এ তথ্য প্রত্যেকের জানা ভালো, ভবিষ্যতে যদি কোথাও কোনো বহাস আপনাদের সঙ্গে লাগে বা তাদের কোনো বইটি আসে, আমি বলবো ছেলেদের সামনে তোমরা এই বইগুলো পড়ো না। এত চমৎকার যুক্তি সেখানে দেওয়া আছে, সে যুক্তিতে তোমার বুদ্ধি হারিয়ে যাবে। মানুষ যুক্তির কাছে অসহায়, আর মুসলমান আল্লাহর ওহির বিধান মানে, যুক্তি মানে না। হ্যাঁ, যে যুক্তি ওহির অনুকূলে ওই যুক্তি আমরা মানি, যে যুক্তি ওহির বিরোধী ওই যুক্তি মুসলমানরা মানে না। কথা মনে থাকবে তো? কারণ আল্লাহর ওহি অসীম জ্ঞানের আধার, আর যুক্তি সসীম জ্ঞানের অধিকারী, মানুষের পক্ষ থেকে দেওয়া জিনিস। অর্থাৎ সসীম জ্ঞান অসীম জ্ঞানকে কখনোই আয়ত্ত করতে পারে না। তা আল্লাহ পাকের অসীম জ্ঞানে যেটা কল্যাণ বান্ধার জন্য, সেই কল্যাণের সামনে যারা মাথার্ত করবে তারই হল মুসলিম। আর সে অসীম জ্ঞানকে ভায়োলেট করে যারা নিজের জ্ঞানকে উপরে তুলবে তারা হবে কাফের। এই সোজা বক্তব্য। মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ফেরকা যতগুলো আছে, মোতাজিলা বলুন, কাদারে বলুন, মজুসি বলুন, শিয়া বলুন, কাদিয়ানি, এরা সবই হল ওই সব ফেরকা যারা নিজের নিজের জ্ঞানকে কোরআন এবং হাদিসের উপরে রাখার চেষ্টা করেছে। একমাত্র আহলে হাদিস যারা সত্যিকারের আহলে হাদিস, জাতীয়তাবাদী আহলে হাদিস না, সত্যিকার অর্থ যারা কোরআন হাদিস মেনে চলে, এই আহলে হাদিস রাই মাত্র একমাত্র দল মুসলিম উম্মার মধ্যে যারা মানুষের যুক্তির উপরে আল্লাহর ওহীকে অগ্রাধিকার দিয়ে থাকে। আপনাদের মনে হচ্ছে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা যদি থাকে, যে রসুলের সাফা যদি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই আপনাকে যুক্তির উপরে ওহির বিধানকে অগ্রাধিকার দিতে হবে, এছাড়া বাঁচার কোন উপায় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ওহির বিধানের সামনে মাথা নত করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, এবং এই ভণ্ড নবী কাদিয়ানীদের ভণ্ড তৎপরতা থেকে আমাদেরকে এবং আমাদের বংশধরকে আল্লাহ পাক রক্ষা করুন। আকুল কৌলি হাজ আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।